Book 2 84 84 الماضي 4 অতীতকাল 4 অতীতকাল 4 يقرأ পড়া পড়া لقد قرأت للتو. أمي পড়েছি. أمي পড়েছি. لقد قرأت كل الرواية. أمي পুরো উপন্যাসটা পড়েছি. أمي পুরো উপন্যাসটা পড়েছি. يفهم. বুঝতে পারা. বুঝতে পারা. لقد فهمت للتو. আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি لقد فهمت كل النص আমি পুরো পড়াটা বুঝতে পেরেছি আমি পুরো পড়াটা বুঝতে পেরেছি يجيب উত্তর দেওয়া উত্তর দেওয়া لقد اجبت للتو আমি উত্তর দিয়েছি আমি উত্তর দিয়েছি لقد اجبت على كل الاسئله আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি انا اعلم هذا لقد علمت هذا للتو আমি সেটা জানি আমি সেটা জানতাম আমি সেটা জানি আমি সেটা জানতাম انا اكتب هذا لقد كتبت هذا للتو আমি সেটা লিখি আমি সেটা লিখেছি আমি সেটা লিখি আমি সেটা লিখেছি انا اسمع هذا لقد سمعت هذا للتو আমি সেটা শুনি আমি সেটা শুনেছি আমি সেটা শুনি আমি সেটা শুনেছি انا احضر هذا لقد احضرت هذا للتو আমি এটা পাবো আমি এটা পেয়েছিলাম আমি এটা পাবো আমি এটা পেয়েছিলাম انا اتي بهذا لقد اتيت بهذا للتو আমি ওটা নিয়ে আসবো আমি ওটা নিয়ে এসেছিলাম আমি ওটা নিয়ে আসব আমি ওটা নিয়ে এসেছিলাম انا اشتري هذا لقد اشتريت هذا للتو আমি ওটা কিনব আমি ওটা কিনেছি আমি ওটা কিনব আমি ওটা কিনেছি انا اتوقع هذا لقد توقعت هذا للتو আমি সেটা আশা করি আমি সেটা আশা করেছিলাম আমি সেটা আশা করি আমি সেটা আশা করেছিলাম انا اشرح هذا لقد شرحت هذا للتو আমি সেটা ব্যাখ্যা করব আমি সেটা ব্যাখ্যা করেছিলাম আমি সেটা ব্যাখ্যা করব আমি সেটা ব্যাখ্যা করেছিলাম انا اعرف هذا لقد عرفت هذا للتو আমি সেটা জানি আমি সেটা জানতাম আমি সেটা জানি আমি সেটা জানতাম